وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون. دار সম্প্রদায়ের প্রধানরা যারা কাফির ছিল পরকালে সাক্ষাৎকে মিথ্যা বলতো এবং যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম তারা বলল এ তো আমাদের মতোই একজন মানুষ বই নয়, তোমরা যা খাও সে তাই খায় এবং তোমরা যা পান করো সেও তাই পান করে। যদি তোমরা তোমাদের মতোই একজন মানুষের আনুগত্য করো তবে তোমরা নিশ্চিত রূপেই ক্ষতিগ্রস্ত হবে। أيعدكم أنكم إذا متم وكنتم ترابا وعظاما أنكم مخرجون. شكي تمادر كي اي وعدا دائي جي تمرا مارا گيلي ايبن مرتكا او استي تي پرنطا فولي تمادر كي پنروت جي بيتو كارا حابي. هيهات هيهات لما توعدون. تمادر كي جي وعدا دائي حدشي তা কোথায় হতে পারে। ইন হিয়া ইল্লা হায়াতুনা আদ-দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আমাদের পার্থিব জীবনই একমাত্র জীবন, আমরা মরি ও বাঁচি এখানেই এবং আমরা পুনরুত্থিত হব না। ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আলা আল্লাহি কাযিবান ওয়া মা নাহনু লাহু বিমুমিনিন। সে তো এমন ব্যক্তি বই নয় যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করেছে এবং আমরা তাকে বিশ্বাস করি না। فأخذتهم الصيحة بالحق فجعلناهم غثاء فبعدا للقوم الظالمين. তিনি বললেন হে আমার পালন কর্তা আমাকে সাহায্য করো কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলছে। আল্লাহ বললেন কিছুদিনের মধ্যে তারা অনুতপ্ত হবে, অতঃপর সত্য সত্যই এক ভয়ঙ্কর শব্দ তাদেরকে হতচকিত করল এবং আমি তাদেরকে বাত্তা তাড়িত আবর্জনা সদৃশ করে দিলাম, অতঃপর ধ্বংস হোক পাপী সম্প্রদায়। এরপর তাদের পরে আমি বহু সম্প্রদায় সৃষ্টি করেছি। ما تسبق من أمة أجلها وما يستأخرون. কোনো সম্প্রদায় তার নির্দিষ্ট কালের অগ্রে যেতে পারে না এবং পশ্চাতেও থাকতে পারে না। ثم أرسلنا رسلنا تترى كلما جاء أمة رسولها كذبوه فأتبعنا بعضهم بعضا وجعلناهم أحاديث فبعدا لقوم لا يؤمنون. এরপর আমি একাধিক্রমে আমার রসুল প্রেরণ করেছি, যখনই কোনো উম্মতের কাছে তার রসুল আগমন করেছেন তখনই তারা তাকে মিথ্যাবাদী বলেছে, অতঃপর আমি তাদের একের পর এক ধ্বংস করেছি এবং তাদেরকে কাহিনীর বিষয়ে পরিণত করেছি, সুতরাং ধ্বংস হোক অবিশ্বাসীরা। ثم أرسلنا موسى وأخاه هارون بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاستكبروا وكانوا قوما عالين. অতঃপর আমি মূসা ও হারুনকে প্রেরণ করেছিলাম আমার নিদর্শনাবলী ও সুস্পষ্ট সনদ সহ ফিরাউন ও তার পরিষদ বর্গের কাছে, অতঃপর তারা অহংকার করল

তাদের অন্তর এ বিষয়ে অজ্ঞানতায় আচ্ছন্ন। এছাড়া তাদের আরো কাজ রয়েছে যা তারা করছে। এমনকি যখন আমি তাদের ঐশ্বর্যশালী লোকদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করব, তখনই তারা চিৎকার জুড়ে দেবে। অদ্য চিৎকার করো না, তোমরা আমার কাছ থেকে নিষ্কৃতি পাবে না। قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكصون তোমাদেরকে আমার আয়াতসমূহ শোনানো হতো তখন তোমরা উল্টো পায়ে সরে পড়তে। مستكبرين به سامرا تهجرون أفلم يدبروا القول أم جاءهم ما لم يأت آباءهم الأولين অহংকার করে এ বিষয়ে অর্থহীন গল্প গুজব করে যেতে, অতএব তারা কি এই কালাম সম্পর্কে চিন্তা ভাবনা করে না, না তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পিতৃপুরুষদের কাছে আসেনি। أم لم يعرفوا رسولهم فهم له منكرون لا ترى تدر رسول كي تيرنا فلترى تاكي أشيكار كاري أم يقولون به جنة بل جاءهم بالحق وأكثرهم للحق كارهون لا ترى بالي جي تيني پاگول বরং তিনি তাদের কাছে সত্য নিয়ে আগমন করেছেন এবং তাদের أهم لفسدت السماوات والأرض ومن فيهن بل أتيناهم بذكرهم فهم عن ذكرهم معرضون সত্য যদি তাদের কাছে কামনা বাসনার অনুসারী হতো, তবে নভোমণ্ডল ও ভূমণ্ডল এবং এগুলোর মধ্যবর্তী সবকিছুই বিশৃঙ্খল হয়ে পড়ত। বরং আমি তাদেরকে দান করেছি উপদেশ, কিন্তু তারা তাদের উপদেশ অনুধাবন করে না। أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين না আপনি তাদের কাছে কোনো প্রতিদান চান, আপনার পালনকর্তার প্রতিদান উত্তম এবং তিনি রিজিক দাতা। وَإِنَّكَ لَتَدْعُوهُمْ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ وَإِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ عَنِ الصِّرَاطِ لَنَاكِبُونَ আপনি তো তাদেরকে সোজা পথে দাওয়াত দিচ্ছেন, আর যারা পরকাল বিশ্বাস করে না তারা সোজা পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। ওয়ালাউ রাহিমনাহুম ওয়া কাশাফনা মা বিহিম মিন দুররিল লালাজ্জু ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন যদি আমি তাদের প্রতি দয়া করি এবং তাদের কষ্ট দূর করে দেই, তবুও তারা তাদের অবাধ্যতায় দিশেহারা হয়ে লেগে থাকবে। وَلَقَدْ أَخَذْنَاهُمْ بِالْعَذَابِ فَمَا اسْتَكَانُوا لِرَبِّهِمْ وَمَا يَتَضَرَّعُونَ আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করেছিলাম, কিন্তু তারা তাদের পালনকর্তার সামনে নত হল না এবং কাকুতি মিনতিও করল না। حَتَّى إِذَا فَتَحْنَا عَلَيْهِمْ بَابًا ذَا عَذَابٍ شَدِيدٍ إِذَا هُمْ فِيهِ مُبْلِسُونَ অবশেষে যখন আমি তাদের জন্য কঠিন শাস্তির দ্বার খুলে দেব, তখন তাতে তাদের আশা ভঙ্গ হবে। وَهُوَ الَّذِي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون তিনি তোমাদের কান চোখ ও অন্তঃকরণ সৃষ্টি করেছেন, তোমরা খুবই অল্প কৃতজ্ঞতা স্বীকার করে থাকো। وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون তিনি তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে রেখেছেন এবং তারই দিকে তোমাদেরকে সমবেত করা হবে। وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار أفلا تعقلون بل قالوا مثل ما قال الأولون তিনি প্রাণদান করেন এবং মৃত্যু ঘটান এবং দিবারাত্রির বিবর্তন তাঁরই কাজ, তবুও কি তোমরা বুঝবে না? বরং তারা বলে যেমন তাদের পূর্ববর্তীরা বলত। قالوا أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون তারা বলে যখন আমরা মরে যাব এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত হব? لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين অতীতে আমাদেরকে এবং আমাদের পিতৃপুরুষদেরকে এই ওয়াদাই দেওয়া হয়েছে, এটা তো পূর্ববর্তীদের কল্পকথা বই কিছুই নয়। قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون بولون পৃথিবী এবং পৃথিবীতে যারা আছে তারা কার, যদি তোমরা জানো তবে বলো। سيقولون لله قل أفلا تذكرون এখন তারা বলবে সবই আল্লাহর, বলুন তবুও কি তোমরা চিন্তা করো না? قل من رب السماوات السبع ورب العرش العظيم سيقولون لله قل أفلا تتقون বলুন সপ্তাকাশ ও মহা আরশের মালিক কে? এখন তারা বলবে আল্লাহ। বলুন তবুও কি তোমরা ভয় করবে না? قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون بولون তোমাদের জানা থাকলে বলো কার হাতে সব বস্তুর কর্তৃত্ব, যিনি রক্ষা করেন এবং যার কবল থেকে কেউ রক্ষা করতে পারে না? سيقولون لله قل فأنا تسحرون بل أتيناهم بالحق وإنهم لكاذبون এখন তারা বলবে আল্লাহর, বলুন তাহলে কোথা থেকে তোমাদেরকে জাদু করা হচ্ছে? কিছুই নয়, আমি তাদের কাছে সত্য পৌঁছিয়েছি আর তারা তো মিথ্যাবাদী। ما اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق ولعلى بعضهم على بعض سبحان الله عما يصفون الله কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার সাথে কোনো মাবুদ নেই, থাকলে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি নিয়ে চলে যেত এবং একজন অন্য জনের উপর প্রবল হয়ে যেত, তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ফাতাআলা আম্মা ইউশরিকুন তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী, তারা যাকে শরীক করে তিনি তা থেকে ঊর্ধ্বে। قل رب إما تريني ما يوعدون بولون هي أمار پالون کرتا جي بشوه تادر كي وعدا دوا ہوئے چه تا جو دي آمار كي دیکھان رب فلا تجعلني في القوم الظالمين هي أمار پالون کرتا تبه آپنی آمار كي گناه گر شمپردائر انتر بھتت کر بلنا وَإِنَّا عَلَى أن نريك ما نعدهم لقادرون আমি তাদেরকে যে বিষয়ের ওয়াদা দিয়েছি তা আপনাকে দেখাতে অবশ্যই সক্ষম ইদফ বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যাহ নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন মন্দির জবাবে তাই বলুন যা উত্তম তারা যা বলে আমি সে বিষয়ে সবিশেষ অবগত وَقُلْ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَعُوذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُونَ বলুন হে আমার পালন কর্তা আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি এবং হে আমার পালন কর্তা আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن وراء যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে হে আমার পালন কর্তা আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি কখনই নয় এ তো তার একটি কথা মাত্র তাদের সামনে পর্দা আছে পুনরুত্থান দিবস পর্যন্ত فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون অতঃপর যখন শিঙ্গায় ফুৎকার দেয়া হবে সেদিন তাদের পারস্পরিক আত্মীয়তার বন্ধন থাকবে না এবং একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে না ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون جادر پالا بھاری حبے تارائی حبے شفل کام এবং যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি সাধন করেছে এবং তারা দোজখে চিরকাল বসবাস করবে আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা তাতে বিভৎস আকার ধারণ করবে أَلَمْ تَكُنْ آيَاتِي تُتْلَى عَلَيْكُمْ فَكُنْتُمْ بِهَا تُكَذِّبُونَ তোমাদের সামনে কি আমার আয়াতসমূহ পঠিত হতো না তোমরা তো সেগুলোকে মিথ্যা বলতে قَالُوا رَبَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًا ضَالِّينَ তারা বলবে হে আমাদের পালন কর্তা আমরা দুর্ভাগ্যের হাতে পরাভূত ছিলাম এবং আমরা ছিলাম বিভ্রান্ত জাতি হে আমাদের পালন কর্তা এ থেকে আমাদেরকে উদ্ধার করো আমরা যদি পুনরায় তা করি তবে আমরা গুনাহগার হব আল্লাহ বলবেন তোমরা ধিকৃত অবস্থায় এখানেই পড়ে থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين আমার বান্দাদের একদল বলতো হে আমাদের পালন কর্তা আমরা বিশ্বাস স্থাপন করেছি অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো ও আমাদের প্রতি রহম করো